ভক্তি ভরে করিব আমরা করিব মায়ের পূজা। বিসর্জনে রং মাখা মাখি লাগবে দারুণ মজা। বলিয়ে বন্ধু ভক্তি ভরে করে না মায়ের পূজা। বলিয়ে বন্ধু ভক্তি ভরে করে না মায়ের পূজা। বিসর্জনে রঙে মাখা মাখি লাগবে দারুণ মজা। বলিয়ে বন্ধু ভক্তি ভরে করে না মায়ের পূজা। বলিয়ে বন্ধু ভক্তি ভরে করে না মায়ের পূজা। ভক্তি ভরে করব আমরা করব মায়ের পূজা। বিসর্জনে রঙে বলিয়ে বন্ধু ভক্তি ভরে করে না মায়ের পূজা। তাই মাকে পুজো দিতে হবে, তাই ভক্তি ভরে মাকে পুজো করছি আমরা। তাই কেমন করে ঘটের উপর নারিয়েল গামছা বাতাস আয়ার কলা, জগৎ জুড়ে ভক্তি ভরে মা করছে তোমার পূজা। ঘটের উপর নারিয়েল গামছা বাতাস আয়ার কলা, জগৎ জুড়ে ভক্তি ভরে মা করছে তোমার পূজা। তুমি হলে বিদ্যার সাগর বিদ্যা দায়িনি, তুমি হলে জগতের মাতা জগত জননী। বলিয়ে মা দয়া করে দাও না চরণ তরি। বলিয়ে মা দয়া করে দাও না চরণ তরি। তাই কেমন করে দিচ্ছি মায়ের গলে দুলছে দেখো বেল ফুলের মালা, মা গলো আদা শক্তি করো নাই অবহেলা। মায়ের গলে দুলছে দেখো বেল ফুলের মালা, মা গলো আদা শক্তি মাতা।